أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي بارم دالو الله رنامي الحمد لله فاطر السماوات والأرض جاعل الملائكة رسلا أولي أجنحة مثنى وثلاث ورباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير সকল প্রশংসা আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি বাণীবাহক করেন ফেরেশতাদেরকে, যাহারা দুই দুই, তিন তিন অথবা চার চার পক্ষ বিশিষ্ট। তিনি সৃষ্টিতে যাহা ইচ্ছা বৃদ্ধি করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। ما يفتح الله للناس من رحمة فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم الله মানুষের প্রতি কোন অনুগ্রহ অবারিত করিলে কেহ উহা নিবারণকারী নাই এবং তিনি কিছু নিরুদ্ধ করিতে চাইলে তৎপর কেহ উহার উন্মুক্তকারী নাই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় يا ايها الناس اذكروا نعمه الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والارض لا اله الا هو فانا تؤفكون হে মানুষ তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো আল্লাহ ব্যতীত কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আকাশমণ্ডলী ও পৃথিবী হইতে রিজিক দান করে তিনি ব্যতীত কোনো ইলাহ নাই সুতরাং কোথায় তোমরা বিপথে চালিত হইতেছ ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তোমার পূর্বেও রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করা হইয়াছিল আল্লাহর নিকটেই সকল বিষয় প্রত্যান্বিত হইবে الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور হে মানুষ নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সেই প্রবঞ্চক যেন কিছুতেই আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রবঞ্চিত না করে الشيطان لكم عدو فاتخذوه عدوا انما يدعو حزبه ليكونوا من اصحاب السعير শয়তান তো তোমাদের শত্রু সুতরাং তাহাকে শত্রু হিসেবে গ্রহণ করো সে তো তাহার দলবলকে আহ্বান করে কেবল এই জন্য যে উহারা যেন জাহান্নামী হয় الذين كفروا لهم عذاب شديد والذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة واجر كبير যারা কুফরি করে তাহাদের জন্য আছে কঠিন শাস্তি এবং যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون কাহাকেও যদি তাহার মন্দকর্ম শোভন করিয়া দেখানো হয় এবং সে ইহাকে উত্তম মনে করে সেই ব্যক্তি কি তাহার সমান যে সৎকর্ম করে আল্লাহ যাহাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন অতএব ইহাদের জন্য আক্ষেপ করিয়া তোমার প্রাণ যেন ধ্বংস না হয় উহারা যাহা করে নিশ্চয়ই আল্লাহ তাহা জানেন والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور الله বায়ু প্রেরণ করিয়া উহা দ্বারা মেঘমালা সঞ্চারিত করেন অতঃপর আমি উহা নির্জীব ভূখণ্ডের দিকে পরিচালিত করি অতঃপর আমি উহা দ্বারা ধরিত্রীকে উহার মৃত্যুর পর সঞ্জীবিত করি এই রূপেই মৃত্যুর পর পুনরায় জীবিত করিয়া উঠানো হইবে من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور كهو سمان و خمتا چاہیلے شجانیا راکو شکل سمان ও ক্ষমতা তো আল্লাহরই, তাহারই দিকে পবিত্র বাণীসমূহ সমর্থিত হয় এবং সৎকর্ম উহাকে উন্নীত করে। আর যাহারা মন্দ কাজের ফন্দি আঁটে তাহাদের জন্য আছে কঠিন শাস্তি, তাহাদের ফন্দি ব্যর্থ হইবেই। والله خلقكم من تراب ثم من نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير. الله তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন মৃত্তিকা হইতে, অতঃপর শুক্রবিন্দু হইতে, অতঃপর তোমাদেরকে করিয়াছেন যুগল। আল্লাহর অজ্ঞাতসারে কোন নারী গর্ভধারণ করে না এবং প্রসব করে না, কোন দীর্ঘায়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না এবং তাহার আয়ু হ্রাস করা হয় না, কিন্তু তাহা তো রহিয়াছে কিতাবে, ইহা আল্লাহর জন্য সহজ। وما يستوي البحران هذا عذب فرات سائغ شرابه وهذا ملح أجاج ومن كل تأكلون لحما طريا وتستخرجون حلية تلبسونها وترى الفلك فيه مواخر لتبتغوا من فضله ولعلكم تشكرون. দরিয়া দুইটি একরূপ নয়, একটির পানি সুমিষ্ট ও সুপেয়, অপরটির পানি লোনা ও খর। প্রত্যেকটি হইতে তোমরা তাজা গোস্ত আহার করো এবং আহরণ করো অলংকার যাহা তোমরা পরিধান করো, এবং তোমরা দেখো উহার বুক চিরিয়া নৌযান চলাচল করে যাহাতে তোমরা তাহার অনুগ্রহ অনুসন্ধান করিতে পারো এবং যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। يولج الليل في النهار ويولج النهار في الليل وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى ذلكم الله ربكم له الملك والذين تدعون من دونه ما يملكون من قطمير. তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করান এবং দিবসকে প্রবিষ্ট করান রাত্রিতে, তিনি সূর্য ও চন্দ্রকে করিয়াছেন নিয়মাধীন, প্রত্যেকে পরিভ্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, আধিপত্য তাহারই, এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো তাহারা তো খর্জুর আটির আবরণেরও অধিকারী নয়। তোমরা তাহাদেরকে আহ্বান করিলে তাহারা তোমাদের আহ্বান শুনিবে না এবং শুনিলেও তোমাদের আহ্বানে সাড়া দিবে না। তোমরা তাহাদেরকে যে শরীক করিয়াছ তাহা উহারা কিয়ামতের দিন অস্বীকার করিবে, সর্বজ্ঞের ন্যায় কেহই তোমাকে অবহিত করিতে পারে না। হে মানুষ, তোমরা তো আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসার্হ। তিনি ইচ্ছা করিলে তোমাদেরকে অপসৃত করিতে পারেন এবং এক নতুন সৃষ্টি আনয়ন করিতে পারেন, ইহা আল্লাহর পক্ষে কঠিন নয়। ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير. كنو بهنكاري أنر بجا بهنكاري بنا কোন ভারাক্রান্ত ব্যক্তি যদি কাহাকে ইহা বহন করিতে আহ্বান করে তবে উহার কিছুই বহন করা হইবে না, সে নিকট আত্মীয় হইল। তুমি কেবল তাহাদেরকেই সতর্ক করিতে পারো যারা তাদের প্রতিপালককে না দেখিয়া ভয় করে এবং সালাত কায়েম করে। যে কেউ নিজকে পরিশোধন করে সে তো পরিশোধন করে নিজেরই কল্যাণের জন্য, আল্লাহর দিকে প্রত্যাবর্তন। সমন্বয় অন্ধ ও চক্ষুষ্মান, ولا الظلمات ولا النور আর না অন্ধকার ও আলো, ولا الظل ولا الحرور আর না ছায়া ও রৌদ্র, وما يستوي الأحياء ولا الأموات إن الله يسمع من يشاء وما أنت بمسمع من في القبور এবং সামান্য জীবিত ও মৃত আল্লাহই যাহাকে ইচ্ছা শ্রবণ করান তুমি শোনাইতে সমর্থ হইবে না যাহারা কবরে রহিয়াছে তাহাদেরকে তুমি একজন সতর্ককারী মাত্র আমি তো তোমাকে সত্য সহ প্রেরণ করিয়াছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এমন কোন সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই ইহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে ইহাদের পূর্ববর্তীগণও তো মিথ্যা আরোপ করিয়াছিল তাহাদের নিকট আসিয়াছিল তাহাদের রাসূলগণ সুস্পষ্ট নিদর্শন গ্রন্থাদি ও দীপ্তিমান কিতাব সহ অতঃপর আমি কাফিরদেরকে শাস্তি দিয়েছিলাম কি ভয়ঙ্কর আমার শাস্তি ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود তুমি কি দেখো না আল্লাহ আকাশ হইতে বৃষ্টিপাত করেন এবং আমি ইহা দ্বারা বিচিত্র বর্ণের ফলমূল উদ্গত করি আর পাহাড়ের মধ্যে আছে বিচিত্র বর্ণের পথ শুভ্র লাল ও নিকশ কালো এইভাবে রং বেরং এর মানুষ জন্তু ও আম রহিয়াছে আল্লাহর বান্দাদের মধ্যে যাহারা জ্ঞানী তাহারাই তাহাকে ভয় করে আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور جارا اللہ کتاب تلاوت کرے صلاة قائم کرے ہمیں تاہدر کے جے رزق دیا سی تاہیت گوپنی و پرکش سے بے کرے তাহারাই আশা করে এমন ব্যবসায়ের যাহার ক্ষয় নাই এই জন্য যে আল্লাহ তাহাদের কর্মের পূর্ণ প্রতিফল দিবেন এবং তিনি নিজ অনুগ্রহে তাহাদেরকে আরো বেশি দিবেন তিনি তো ক্ষমাশীল গুণগ্রাহী والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير আমি তোমার প্রতি যে কিতাব অবতীর্ণ করিয়েছি তাহা সত্য ইহা পূর্ববর্তী কিতাবের প্রত্যয়নকারী নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের সমস্ত কিছু জানেন ও দেখেন أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير অতঃপর আমি কিতাবের অধিকারী করিলাম আমার বান্দাদের মধ্যে হইতে যাহাদেরকে আমি মনোনীত করিয়াছি তবে তাহাদের কেহ নিজের প্রতি অত্যাচারী কেউ মধ্যপন্থী এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণকর কাজে অগ্রগামী ইহাই মহা অনুগ্রহ স্থায়ী জান্নাত যাহাতে তাহারা প্রবেশ করিবে সেখানে তাহাদেরকে স্বর্ণ নির্মিত কঙ্কন ও বুক্তা দ্বারা অলঙ্কৃত করা হইবে এবং সেখানে তাহাদের পোশাক পরিচ্ছদ হইবে রেশমের وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور এবং তাহারা বলিবে সকল প্রশংসা আল্লাহ যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করিয়াছেন আমাদের প্রতিপালক তো ক্ষমাশীল গুণগ্রাহী الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لوب যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস দিয়েছেন, যেখানে ক্লেশ আমাদেরকে স্পর্শ করে না এবং ক্লান্তিও স্পর্শ করে না। والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور কিন্তু যারা কুফরি করে তাহাদের জন্য আছে জাহান্নামের আগুন, উহাদের মৃত্যুর আদেশ দেওয়া হইবে না যে উহারা মরিবে এবং উহাদের হইতে জাহান্নামের শাস্তিও লাঘব করা হইবে না। এইভাবে আমি প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়া থাকি। সেখানে তাহারা আত্মনাদ করিয়া বলিবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে নিষ্কৃতি দাও, আমরা সৎকর্ম করিব, পূর্বে যাহা করিতাম তাহা করিব না। আল্লাহ বলিবেন, আমি কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করি নাই যে তখন কেহ সতর্ক হইতে চাইলে সতর্ক হইতে পারিতে? তোমাদের নিকট তো সতর্ককারীও আসিয়াছিল, সুতরাং শাস্তি আস্বাদন করো, জালিমদের কোন সাহায্যকারী নাই। নিশ্চয়ই আল্লাহ আকাশ মণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বিষয় অবগত আছেন, অন্তরে যাহা রইয়াছে সে সম্বন্ধে তিনি সবিশেষ অবহিত। فَمَن كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهُ وَلَا يَزِيدُ الْكَافِرِينَ كُفْرُهُمْ عِندَ رَبِّهِمْ إِلَّا مَقْتًا وَلَا يَزِيدُ الْكَافِرِينَ كُفْرُهُمْ إِلَّا خَسَارًا তিনি তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করিয়াছেন, সুতরাং কেহ কুফরি করিলে তাহার কুফরির জন্য সে নিজেই দায়ী হইবে। কাফিরদের কুফরি কেবল উহাদের প্রতিপালকের ক্রোধেই বৃদ্ধি করে এবং কাফিরদের কুফরি উহাদের ক্ষতি বৃদ্ধি করে। قل أرأيتم شركاءكم الذين تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات أم آتيناهم كتابا فهم على بينة منه بل إن يعد الظالمون بعضهم بعضا إلا غرورا بلو তোমরা আল্লাহর পরিবর্তে যাহাদেরকে ডাকো সেই সকল শরীকদের কথা ভাবিয়া দেখিয়াছ কি? তাহারা পৃথিবীতে কিছু সৃষ্টি করিয়া থাকিলে আমাকে দেখাও, অথবা আকাশমণ্ডলীর সৃষ্টিতে উহাদের কোন অংশ আছে কি? নাকি আমি উহাদেরকে এমন কোন কিতাব দিয়াছি যাহার প্রমাণের উপর ইহারা নির্ভর করে? বস্তুত জালিমরা একে অপরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়া থাকে। الله يمسك السماوات والأرض أن تزولا ولئن زالتا إن أمسكهما من أحد من بعده إنه كان حليما غفورا الله আকাশ মণ্ডলী ও পৃথিবীকে সংরক্ষণ করেন যাহাতে উহারা স্থানচ্যুত না হয়, উহারা স্থানচ্যুত হইলে তিনি ব্যতীত কে উহাদেরকে রক্ষা করিবে? তিনি তো অতি সহনশীল ক্ষমাপরায়ণ। وأقسموا بالله جهد أيمانهم لئن جاءهم نذير ليكونن أهدى من إحدى الأمم فلما جاءهم نذير ما زادهم إلا نفورا يرى দৃঢ়তার সঙ্গে আল্লাহর শপথ করিয়া বলিত যে ইহাদের নিকট কোন সতর্ককারী আসিলে ইহারা অন্য সকল সম্প্রদায় অপেক্ষা সৎপথের অধিকতর অনুসারী হইবে, কিন্তু ইহাদের নিকট যখন সতর্ককারী আসিল তখন তাহা কেবল উহাদের বিমুখতাই বৃদ্ধি করিল। পৃথিবীতে অধ্যত্ত প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে, কূট ষড়যন্ত্র উহার উদ্যোক্তাদেরকেই পরিবেষ্টন করে, তবে কি ইহারা প্রতীক্ষা করিতেছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত বিধানের? কিন্তু তুমি আল্লাহর বিধানের কখনো কোনো পরিবর্তন পাইবে না এবং আল্লাহর বিধানের কোনো ব্যতিক্রম দেখিবে না। أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَكَانُوا أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَمَا كَانَ اللَّهُ لِيُعْجِزَهُ مِنْ شَيْءٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ إِنَّهُ كَانَ عَلِيمًا قَدِيرًا ইহারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে নাই তাহলে ইহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছিল তাহা দেখিতে পাইতো। উহারা তো ইহাদের অপেক্ষা অধিকতর বলশালী ছিল। আল্লাহ এমন নন যেন আকাশ মণ্ডলী এবং পৃথিবীর কোনো কিছুই তাহাকে অক্ষম করিতে পারে। তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান। ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيرا আল্লাহ মানুষকে তাহাদের কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোন জীব জন্তুকেই রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট কাল পর্যন্ত তাহাদেরকে অবকাশ দিয়া থাকেন, অতঃপর তাহাদের নির্দিষ্ট কাল আসিয়া গেলে আল্লাহ তো আছেন তাহার বান্দাদের সম্মুখ দ্রষ্টা।